Book 2 49 49 الرياضة خلا دولا هل تمارس الرياضة؟ تومي كي بيام كارو؟ نعم، يجب أن أتحرك. ها، أمار بيام كوربار بريجون أتشي. ها، أمار بيام كوربار بريجون أتشي. أنا مشترك في ناد رياضي. أمي إكتي سبورتس كلابير شادوشو. أمي إكتي سبورتس كلابير شادوشو. نلعب كرة القدم. أمرا فوتبول خيلي. أحيانا نسبح. أمرا كوكونو كوكونو شاتار كاتي. أو نركب الدراجات. أثوبا أمرا سايكل چالائي. يوجد في مدينتنا استاد كرة قدم. آمادير شهوري اكتا فوتبال استاديام آچه. يوجد كذلك مسبح به ساونا. বাষ্পস্নান সমেত একটা সুইমিং পুলও আছে। ওয়ায়ুজাদ মেলাব গলফ এবং একটা গলফের ময়দান আছে এবং একটা গলফের ময়দান আছে মাযা ইউজাদ ফি আল টেলিভিশন টেলিভিশনে কি হচ্ছে টেলিভিশনে কি হচ্ছে তুরাদ হালিয়ান মুবারা কুরাত কদম এখন একটা ফুটবল খেলা হচ্ছে আল মুনতখাব আল আলমানি ইয়ালআব দদ আল মুনতখাব আল ইংলিজি জার্মান দল ইংরেজ দলের বিরুদ্ধে খেলছে। মেন সাইফুজ কে জিতবে? লা আদরি আমার কোনো ধারণা নেই। হালিয়ান তাআদল এই সময় এটা অমীমাংসিত। আল হাকাম মিন বেলজিকা রেফারি বেলজিয়াম থেকে এসেছে। আল আন তুজাদ দরবাত জাজা এখন একটা পেনাল্টি কিক হবে। হেদাফ ওয়াহিদ লিসফর গোল 1-0 1-0